السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাতে মুসল্লিয়ানে কিরাম ও বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী মুসলিম মুয়াহ্হিদ ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গুনাহে কবিরা সম্পর্কে আলোচনা পেশ করছিলাম, যে গুনাহে কবিরা একটা গুনাহ একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, যে গুনাহে কবিরা তওবা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আমরা তার চার নাম্বার গুনাহ সালাত তরক করা, সালাতের গুরুত্ব না দেওয়া, জামাত তরক করা, এ সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম। মূলত সালাত ইসলামের একটা স্তম্ভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের চারটি পাঁচটি বেনা, পাঁচটি স্তম্ভ, তার মধ্যে একটি হচ্ছে ইকামাতুস সালাত। সালাত এমন একটি বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে ডেকে তারপরে হাদিয়া হিসেবে দান করেছেন। সালাতের মাধ্যমেই মূলত একজন মানুষ মুসলিম না গায়রে মুসলিম তা পরীক্ষা হয়। এ কারণে আল্লাহর রাসূলের যুগে মদিনাতে যারা মুনাফিক ছিল তারাও জামাতের সঙ্গে সালাত আদায় করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছে হয় নামাজের ইমামতি একজনকে দিয়ে আমি এলাকায় বেরিয়ে পড়ি আর যুবকদেরকে লাকড়ি জমা করার জন্য বলি, যারা সালাতের সময় জামাতে হাজির না হয় তাদের ঘর বাড়িগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এত গুরুত্ব সালাতের, জামাতের হাইয়া আলাস সালাহ যখন ডাক আসে আল্লাহর পক্ষ থেকে, তখন মানুষ যারা ঘুমিয়ে থাকে, যারা দুনিয়ার কাজে থাকে, তাদের সম্পর্কেই মূলত বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দোজক হচ্ছে মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা সলাত থেকে অমনোযোগী থাকে। এজন্য ইমাম যদি বেদাতীও হয় তারপরেও সমস্ত ওলামাদের ঐক্যমতে জামাত তরক করা জায়েজ নেই। হ্যাঁ, যদি আকীদাতান বেদাতি হয়, যারা আকীদার মধ্যে গণ্ডগোল আছে এবং সেটা শিরকির পর্যায়ে, তাহলে মুসলিমই থাকে না। এরকম মুবতাদের বেদাতির পিছনে সালাত আদায় করা যাবে না। নতুবা যদি আমলগত বেদাতিও হয় আর বেদাত মুক্ত কোনো মসজিদ না পাওয়া যায়, তাহলে ওই মসজিদেই নামাজ আদায় করতে হবে, চেষ্টা করতে হবে ইমামকে সংশোধন করার জন্য, আর সংশোধন যোগ্য না হলে তাকে তাড়াবার জন্য। অনেকে বেশি বুঝার কারণে বেশি মুয়াহ্হিদ হয়ে যায়, জামাতে নামাজ পড়াই বন্ধ করে দেয়, শেষ পর্যন্ত বেনামাজি হয়। দলিল আছে আব্দুল্লাহ বিন ওমরের একটা হাদিস, যে তিনি একবার একটা মসজিদে গেলেন, তখন অন্ধ হয়ে গেছিলেন, তো কোন একটা বেদাতি কাজ দেখার কারণে তিনি বলেন উখরুজ বিনা মিন হাযাল মসজিদিল মুবতাদি, আমাকে বেদাতি এই মসজিদ থেকে নিয়ে চলো। এটা দিয়ে তারা জামাত না পড়ার দলিল পেশ করে। মূলত তখন বেদাত মুক্ত অনেক মসজিদ ছিল, ওখানে বেদাত ছিল, পাশে কোন জায়গায় বেদাত মুক্ত ছিল, সেখানে চলে গেলেন। আর যদি এরকম হয় বেদাত মুক্ত কোন মসজিদ না পাওয়া যায়, তো তাহলে সেখানেই নামাজ পড়া যাবে। মাজমুআতুল ফাতাওয়া, ইমাম ইবনে তাইমিয়ার প্রসিদ্ধ ফতোয়ার কিতাব, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং অনেক আছে হঠাৎ করে ইসলামে আসার কারণে, দিন বেশি বুঝার কারণে একেবারে সব কাফের হয়ে গেছে, বেদাতি হয়ে গেছে, বেদাতির পিছনে নামাজ পড়া যাবে না, এ জাতীয় যারা ফতোয়া দেয় তাদের থেকে সাবধান থাকতে হবে। আমি একটা কথা বারবার বলি, যে আকীদার ক্ষেত্রে একদিকে একদল মুরজিয়া, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি মুসলমান, নায়ের পরে যা করে আল্লাহকে গালি গালাজ করুক, নবীকে গালি গালাজ করুক, ইসলামের কোন বিধানকে অস্বীকার করুক, তারপরও মুসলমান, এ হল মুরজিয়া। আর একদিকে আছে খাওয়ারেজ, যাদের বক্তব্য হচ্ছে গুনাহে কাবিরা করলেই সে কাফের হয়ে যায়, এটা খাওয়ারেজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই খাওয়ারেজদের সম্পর্কে, যারা হচ্ছে জাহান্নামের কুকুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আমি যদি এদেরকে পেতাম আদ জাতির মতো এদেরকে কতল করে ফেলতাম, এত কঠোরভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন। সেজন্য একদিকে আমরা জামাতের গুরুত্ব দিব, বিশেষ করে ঈদের সালাত, জুমার সালাত, এগুলো কোন অবস্থাতেই যদি ইমাম বেদাতিও হয় তারপরও পড়তে হবে, তরক করা যাবে না। তবে যেটা বারবার বলছি তা হচ্ছে এই, এখন যদি কোনো ইমাম এই আকীদা পোষণ করে মুহাম্মদ খোদা নেহি খোদা আছে জুদা নেহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা নয় তবে খোদার থেকে ভিন্নও নয়, তাহলে তো ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো ঈসা আলাইহিস সালামকে ওরা আল্লাহর পুত্র বানিয়েছে আর এরা নবীকে আল্লাহর অংশ বানিয়েছে, এক ধাপ উপরে। আল্লাহর নবী, আমাদের নবীজি আল্লাহর জাতি নূরের থেকে তৈরি, মানে আল্লাহর যে যে অংশ তার থেকে একটা অংশ দিয়ে তৈরি হয়েছেন। আল্লাহর নবী সব জায়গায় হাজির নাজির। এই জাতীয় আকীদা পোষণ করে যারা, এই বেদাতির পিছনে নামাজ হবে না, এটাও মনে রাখতে হবে। এরকম ভাবে যে সমস্ত ইমামরা এখন সেকুলারিজমে বিশ্বাসী, ইমাম ধর্মনিরপেক্ষ, ইমাম গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্র ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব না, এটা পরিষ্কার বুঝতে হবে। ইসলাম একটা স্বতন্ত্র দিন, পূর্ণাঙ্গ দিন। ইসলাম আসার পরে সাহাবায়ে কেরাম যেভাবে সমস্ত আদর্শ, সমস্ত মতবাদ, সমস্ত চিন্তা চেতনা সবগুলো বর্জন করে সব ক্ষেত্রে ইসলামকে মেনে নিয়েছিলেন, ওটার নাম ইসলাম। আর যারা মসজিদে ইসলামের কথা বলে ইসলাম মানা যাবে, বাইরে ইসলাম চলবে না, ব্যবসা বাণিজ্যে ইসলাম চলবে না, আদালতে ইসলাম চলবে না, ব্যাংকে ইসলাম চলবে না, সংসদে ইসলাম চলবে না, বঙ্গভবনে চলবে না, গণভবনে ইসলাম চলবে না, সব জায়গার থেকে ইসলামকে বিতাড়িত করে শুধুমাত্র মসজিদে ঢুকিয়ে দিয়েছে। এবং এটা সে বিশ্বাস করে যে এই যুগে ইসলামের সব কাজ চলে না, এইরকম সেকুলার, এরকম ধর্মনিরপেক্ষ, এরকম মতবাদে যারা বিশ্বাসী, এ লোকগুলোর পিছনে নামাজ পড়া যায় হবে না। কাজেই একদিকে আমাদের বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ কিছু আছে আমলগত বেদাতি, এমনি মিলাদ পড়ে কিন্তু সে বিশ্বাস করে না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের তৈরি, সে বিশ্বাস করে না যে আল্লাহর নবী হাজির নাজির, সে বিশ্বাস করে না যে ওলিরা চোখ বন্ধ করলে কাশফ করা সব দেখে, এ সমস্ত আকীদা দাদের তারা শিরকি গুণে লিপ্ত আছে। অনেকে আছে বিশ্বাস করে পীর সাহেবদের কাশফ খোলা, আরশ কুরসি লৌহ কলম সব তাদের নখদর্পে, চোখ বন্ধ করে সব দেখে, এই সমস্ত গুণাবলী কার? আল্লাহর গুণাবলী। আমাদের দেশে দুই রকম আলেম আছে, একদল আছে রেজবি গ্রুপ, বেরিলিবি গ্রুপ, এরা বিশ্বাস করে নবী হাজির নাজির সব দেখে, আর আরেক গ্রুপ আছে দেওবন্দি গ্রুপ, যারা এরা এই আকীদা বিশ্বাস করে না। তো এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ওলিরা সব দেখে, তাহলে ওরা দোষ করলো কি? ওরা তো নবীরা সব দেখে, নবীরা সব শুনে, এই দোষটা করেছে। আর তুমি বিশ্বাস করো ওলিরা সব দেখে, তুমি তো আরেক ধাপ নিচে নামলা। এই আকীদা বিশ্বাসগুলো আছে, ওলিরা চক্ষু বন্ধ করে সব দেখে, ওলিরা দুনিয়া চালায়, এক এক এলাকার এক এক কুতুব আছে, এই কুতুবরা ওই এক এক অঞ্চল নিয়ন্ত্রণ করে, এইরকম বিশ্বাস যাদের আছে, এরকম ভাবে যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে মিশে একাকার হয়ে যায়। বইতে লিখে দিয়েছে যে মনসুর হাল্লাজ নামে একজন বুজুর্গ ছিল, আসলে বুজুর্গ কি ইতিহাসটা আগে বলে দিই, আল বেদায়া ওয়ান নেহায়া, ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব বাংলা আছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, মনসুর হাল্লাজের জীবনী অংশ বের করেন, তারপরে দেখেন এই লোকটা হিন্দুদের যে আকীদা, আল্লাহ তাআলা বান্দার সঙ্গে মিশে একাকার হয়ে যায়, আল্লাহর ভিন্ন কোন অস্তিত্ব নাই, আল্লাহ সব কিছুর মধ্যে বিরাজমান মিশে আছে, এই আকীদা দেশের অনেকেরই আছে। না বুঝার কারণে করলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু বুঝে শুনে যদি কেউ বলে আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে মিশে আছে, এটা পরিষ্কার আপনারা বুঝতে হবে, কোরআনে স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশে, আরশের উপরে, ইস্তাওয়া সমাসীন, কোরআনের স্পষ্ট আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বললেন আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। এটাও যদি আপনি না বুঝেন, আপনার জন্য বুঝার জন্য আরো সহজ করে বলছি, যদি কোন দলিল প্রমাণ না বিশ্বাস করেন, একটা দলিল যথেষ্ট আপনার বোঝার জন্য, তা হচ্ছে মেরাজের ঘটনা কোরআনে আছে, বুখারী মুসলিম হাদিসের সব কিতাবে আছে, বিস্তারিত তাফসীরের কিতাবগুলোতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মেরাজে গিয়েছেন, প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সাত আসমান ভেদ করে তারপরে গেলেন। আল্লাহ যদি এই দেশের আকিদা যা বিশ্বাস করে সুফি সাবরা সব কিছুর মধ্যে মিশে থাকতেন, আল্লাহর নবীকে আসমান ভেদ করে মেরাজে যাওয়ার কোন প্রয়োজন ছিল না? কোথায় যাবেন? আল্লাহ তো আপনার মধ্যে মিশে আছে, কোথাও যাওয়ার প্রয়োজন নাই। এমনি ভাবে বুখারীর সহিহ হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমান অবতীর্ণ হন এবং ডাকেন, কে আছে গুনাগার, কে আছো ক্ষমা চাও, এরকম ডাকতে থাকেন। আল্লাহ যদি সবকিছুর মধ্যে মিশে থাকেন, তাহলে প্রথম আসমান অবতীর্ণ হন কোত্থেকে? এমনি ভাবে কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে, নাজিল বলে উপর থেকে নিচে নামাকে, কোরআন কোথায় ছিল? আরশে ছিল। তাহলে যদি আল্লাহ তাআলা সব জায়গায় থাকেন, কোরআন আরশ থেকে নামার প্রয়োজন ছিল কি? এরকম একটা আর দুটো না, 100 দলিল পেশ করা যাবে যে আল্লাহ তাআলা আরশে আছেন, কোথায় আছেন। কিন্তু এদেশের সুফিবাদে বিশ্বাসী এক শ্রেণীর আলেমদের আকীদা বিশ্বাস এবং পীরদের বিশ্বাস, মুরিদদের বিশ্বাস, আল্লাহ তাআলার ভিন্ন কোন অস্তিত্ব নাই, আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে মিশে আছেন, আল্লাহ তাআলার সাথে বান্দা একাকার হয়ে যায়। এই কারণে ওই সুফিজমের প্রতিষ্ঠাতা মনসুর হাল্লাজ এক পর্যায়ে দাবি করল আনাল হক, আমি আল্লাহ। কারণ সে দেখল যে যখন আমার মধ্যে আল্লাহ আছে, আমি কি, আমার কোন অস্তিত্ব নাই, এই গাছ আল্লাহ, মাছ আল্লাহ, পশু পক্ষী আল্লাহ, সবকিছুই আল্লাহ। এই জন্য হিন্দুদের আকীদা আছে হাজার কল্লা এক আল্লাহ, কল্লা বুঝেন তো, ইন্ডিয়াতে বলে ওরা হাজার কল্লা এক আল্লাহ, মানে সব ভিন্ন ভিন্ন এই চেহারাগুলো কিন্তু এর মধ্যে সবার মধ্যে এক আল্লাহ বিরাজমান, এগুলোর কারো কোনো অস্তিত্ব নাই, মানুষের কোনো অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। এই যে বিষয়গুলো আছে এটা সুফিদের আকীদা। আমাদের আকীদাটা কি, কোরআন হাদিসের আকীদা কি, ওয়াহাতাকুল্লা শাইইন ইলমা, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, তার এলেমের দিক থেকে, সে দিক থেকে মানে আল্লাহর জ্ঞান আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। বিষয়টা পরিষ্কার, আল্লাহ আরশে, আল্লাহ কোথায়, আর আল্লাহ যে সর্বত্র বিরাজমান বলা হয় সেটার অর্থ যদি এই হয় যে আল্লাহর জ্ঞান আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, তাহলে কি আছে, ঠিক আছে। আর যদি বলা হয় আল্লাহ সব জায়গায় বিরাজমান, তার মানে হচ্ছে আল্লাহর অস্তিত্ব সবগুলোর মধ্যে ছড়াইয়া আছে, আল্লাহর ভিন্ন কোন অস্তিত্ব নাই, তাহলে সবগুলোকে আল্লাহ মানার কারণে লোকটা শিরকে লিপ্ত আছে। মনসুর হাল্লাজ এই আকীদা পোষণ করেছে প্রথম, এবং এই জঘন্য শিরকি আর বেদাতি আকীদা এই মনসুর হাল্লাজ এবং ইবনে আরাবি ঢুকিয়েছে, আর তাদের মাধ্যমে এদেশের সুফিবাদী জমে বিশ্বাসী যারা, পীর মুরিদিতে বিশ্বাসী যারা, তারা এটাকে সাপ্লাই করেছে সারা মুসলিমদের অন্তরের ভিতরে, যে মনসুর হাল্লাজ জিকির করেছে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, ঠিকই সেই জিকির করেছে। তাফসীরে কিতাবে এবং ইতিহাসের বিদায় আর নেহায় কিতাব লিখেছে, তারিখে বাগদাদ, তারিখুল উমাম, ইতিহাসের গ্রহণযোগ্য যত কিতাব সব কিতাবে আছে এই আকীদা। যখন সে প্রকাশ করা শুরু করলো তৎকালীন সময়ে বাগদাদ ছিল এলেমের সেন্টার, পুরা দুনিয়ার এলেমের মার্কাজ ছিল ওখানে, যে কারণে বাগদাদের সমস্ত আলেমেকরা ফতোয়া দিল যে তাকে কতল করে ফেলো, এবং সেই ফতোয়া অনুযায়ী তাকে কতল করে ফেলা হয়েছে, কিসসা শেষ। কিন্তু সুফিদের বইতে, চরমনাই পীর সাহেবের প্রায় বইতে, প্রায় বয়ানে আপনারা পাবেন, আমার বাসায় বই সংরক্ষিত আছে, আর নইলে বাংলা বাজার গিয়ে আলেসাক প্রকাশনী থেকে কিনে নেবেন, ওদের প্রায় বইতে আশেক মাসুকের বই, এরকম ভাবে মাওয়াজে সাকিয়া, মাওয়াজে কারিমিয়া, এই বইগুলোর প্রত্যেকটা বইতে আছে মনসুর হাল্লাজ জিকির করতে করতে ফানা হয়ে যেত, আনাল হক দাবি করত, এইটা আলেমরা বুঝতে পারে নাই, যে কারণ তাকে জেলখানায় আবদ্ধ করেছে। এবং জেলখানায় বাদশাহ একবার সাক্ষাৎ করতে গেলেন, গিয়ে দেখেন জেলখানাও নাই, মনসুর হাল্লাজও নাই, শিকলও নাই, একেবারে পানি থই থই করছে। এরপরে আবার আরেক দিন গেলেন, গিয়ে দেখে জেলখানাও ঠিক আছে, শিকলও পড়ে আছে, কিন্তু মনসুর হাল্লাজ নাই। আরেক দিন গিয়ে দেখে সবই ঠিক আছে। এবারে ধরলো মনসুর হাল্লাজকে, মনসুর এই ব্যাপারটা কি, প্রথম দিন দেখলাম কিছুই নাই, কি হয়েছিল। মনসুর হাল্লাজ উত্তর দিল, যেদিন তুমি দেখেছো এখানে জেলখানা নাই, শিকল নাই, আমি নাই, কিছুই নাই, পানি থই থই করে, ওই দিন স্বয়ং আল্লাহ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, এই জন্য সাগর হয়ে গেছে। আর যেদিন তুমি দেখেছো শিকল পড়ে আছে, জেলখানা পড়ে আছে, আমি নাই, ওদিন আমি নিজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। ওই বেটা, তুই না আগে বললি আল্লাহ তোর মধ্যে বিরাজমান, তো আল্লাহ তোর সাথে কোত্থেকে সাক্ষাৎ করতে আসলো, সাগর হয়ে গেল। আবার তুই দাবি করলি তোর মধ্যে আল্লাহ আছে, তুই শিকল ফালাইয়া জেলখানা ফালাইয়া কোথায় দেখা করতে গেলি। এই শয়তানি আকীদা, এই বিদআতি আকীদা, ভণ্ড আকীদা, শিরকি আকীদা চরমনাই পীরের বই প্রত্যেকটার মধ্যে আছে। এটা হলো ভালো পীর। আমি চরমনাই নাম এই জন্য বলছি না যে সবচেয়ে খারাপ, এটা বরং চরমোনাই নাম এই জন্য বলছি যে সবচেয়ে পীরদের মধ্যে ভালো পীর এটা। এইটা দিয়ে অন্যদেরকে বুঝাচ্ছি, এই যদি ভালো পীরের আকীদা হয় তাহলে যেই পীরেরা দাবি করে সে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে, যেই পীরেরা দাবি করে আল্লাহর আরো সে গিয়ে সে দেখা করে, এই পীরদের আকীদা কত জঘন্য। এইরকম আকীদা পোষণ করে যে পীর আর যেই মুরিদেরা, এদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে এই ফতোয়া আবার আমি দিচ্ছি না। এই জন্য আকীদাগত বিষয়টা ক্লিয়ার রাখতে হবে, আকীদা ক্লিয়ার থেকে আকীদা পরিষ্কার রেখে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এর অর্থ যদি এই হয় আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান তাহলে ঠিক আছে, কথা পরিষ্কার। আল্লাহ তার আলিমুম বিদাতিস সুদুর, মানুষের অন্তরের মধ্যে যে কল্পনা করে তাও আল্লাহ তাআলা জানেন। আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পিঁপড়া যদি হাঁটে আল্লাহ তাআলা তার আওয়াজ পর্যন্ত শুনেন। অমাবস্যার রাতে যদি কালো পাহাড়ে কালো পাথরের উপরে একটা পিপিলিকা কালো পিপিলিকা চলে আল্লাহ তাআলা তা দেখেন, অর্থাৎ আল্লাহর এলেম আল্লাহর জ্ঞান আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শুনেন, এই অর্থে তিনি সর্বত্র বিরাজমান যদি হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি অর্থ এই হয় আল্লাহ তাআলা অবতারত্বে বিশ্বাসী, হিন্দুরা যেমন বিশ্বাস করে রামের মধ্যে ভগবান স্বয়ং অবতার করেছিলেন, রামের রাম হচ্ছে ভগবানের অবতার, এই রকম বুজুর্গদের মধ্যে আল্লাহ মিশে যায়, এই ভারতীয় অনেক তাফসিরও লিখেছে, তাফসিরে মাজহারি এই দেশের প্রায় সব তাফসির বিভাগে মাদ্রাসায় পড়ানো হয়, ভারতের লেখা তাফসির, এই তাফসিরের ইন্নি আলামু মা লা তাআলামুনের ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছে, ফায়াত্তাহিদু মা আল্লাহ ইত্তিহাদান জাতিয়ান, বান্দা আল্লাহর কাছে অগ্রসর হতে হতে আল্লাহর সাথে মিশতে মিশতে বান্দার আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে একাকার হয়ে যায়। এইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে তাফসির মাজহারির বাংলা করেছে সেখানে হুবহু এই বাংলাই করেছে। এই জন্য আমি বলি তাফসির কিতাব পড়বেন ঠিকই, কিন্তু ভারতীয় তাফসির, বাংলাদেশের লেখা তাফসির, ইন্ডিয়ার লেখা তাফসির, পাকিস্তানের লেখা তাফসির, এইগুলোকে বর্জন করে আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে তাফসির আছে, তাফসির ইবনে কাসির ওটা পড়তে পারেন, নতুবা আপনি তাফসির পড়েও গুমরা হবেন, তাফসিরের মধ্যেও গুমরাহি ছড়ানো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়ে মুমূর্ষু অবস্থায়, সে মুসলিম না গায়রে মুসলিম এটা জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করলেন যে বলো আল্লাহ কোথায়, ইশারায় বলল উপরে, আল্লাহর নবী বলেন যে সে মুসলিম, তাকে তুমি মুমিন হিসেবে গ্রহণ করো। তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ তাআলা কোথায় আছেন, আরশে, এটা কোথায় আছে, কোরআনে আছে, হাদিসে আছে, আর রহমানু আল্লাহর আরশি তাওয়া, আর রহমান আল্লাহ আরশে আছেন, আরশে আছেন এটা বুঝলাম, কিন্তু এখানে পরিষ্কার এটাও রাখতে হবে আরশে আল্লাহ কিভাবে আছেন। আমি যেভাবে একটা চেয়ারে বসে আছি এরকম যদি কল্পনা করেন এটা ভুল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই এই বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছেন, ইস্তাওয়াহু মালুম, আল্লাহ তাআলা আরশের সমাসীন তা আমরা জানলাম কোরআন থেকে, আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমান অবতীর্ণ হন, নুজুলুর রব্বে মালুম, আল্লাহ তাআলা নাজির হন তা আমরা জানি, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে কদরে লাইলাতুল কদরে প্রথম আসমান অবতীর্ণ হন তা আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলা আরশে কিভাবে আছেন তার পদ্ধতি আমরা জানি না, পদ্ধতি আমরা, ওয়া কাইফিয়াতুহু মাজহুল, ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, ঈমান রাখা ফরজ, ঈমান রাখা ফরজ, কিন্তু এ সম্পর্কে এর বেশি জানতে চাওয়াও জায়েজ নেই, ওয়াল সুআলু আন আবেদাতুন, কারণ কি, কারণ হচ্ছে পৃথিবীতে আমাদের জ্ঞান আমাদের এলেম সীমিত, আমাদের সব কিছুই সীমিত, আমাদের দৃষ্টিসীমা সীমিত, আমাদের শ্রবণ শক্তি সীমিত, আমাদের জ্ঞান শক্তিও সীমিত, এই কারণে আল্লাহকে নিয়ে এর বেশি আর চিন্তা করার কোন সুযোগ দুনিয়াতে আমাদের নাই। বিষয়টা ক্লিয়ার? আমরা জানলাম আল্লাহ কোথায় আছেন, আর আল্লাহ এলেম কোথায় আছে, সর্বত্র বিরাজমান, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান। কোরআনের অনেক জায়গায় আছে আহুয়া মাকুম, আল্লাহ তোমাদের সঙ্গী আছেন তুমি যেথায় থাকো। এই সঙ্গে থাকার মানে কি? প্রধানমন্ত্রী একজনকে বলল যা তুমি কাজ করো আমি তোমার সঙ্গে আছি, তার মানেটা কি? তার মানে হচ্ছে আমার সাহায্য আমার নুসরাত তোমার সঙ্গে আছে। একজন মন্ত্রী বা এমপি একটা পুচকে মস্তানকে বলল যা বেটা তাই ওরে খুন করে আস, আমি তোর সাথে আছি। এখন তার মানে কি, মন্ত্রী তার সাথে খুন করতে যাবে না? মন্ত্রীর সমর্থন এমপির সাহায্য তার সঙ্গে আছে। কোরআনের কিছু কিছু আয়াতে বলা আছে, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুরে যখন ছিলেন তখন আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ওই তো কাফেরদের পা দেখা যাচ্ছে, ওরা নিচের দিকে তাকালি আমাদের দেখে ফেলবে, আমরা ধরা পড়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, কোরআনে আসছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় পেও না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুফি সাহেবরা পেয়ে গেছে দলিল, এই যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এটা দিয়ে বুঝাই দিল। কোরআনের আদি আয়াত হাদিসের আয়াতগুলোর চিন্তা করলো না। এই সঙ্গে থাকার মানে কি? তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে, তিনি আমাদেরকে দেখছেন, তিনি আমাদেরকে শুনছেন, আমাদের সব জানেন, এই অর্থে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। বিষয়টা ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার করেছি এজন্য আমাদের কিতাবুল আকায়েদে বিষয়টা আসছে। কিতাবুল আকায়েদ সংক্ষিপ্ত লেখা, বিস্তারিত করে আমরা এক একটা বই লেখা শুরু করেছি। অনেকে এ বিষয়টা পড়ে আটকে ওঠেন, যদি এটা বুঝলাম না, কারণ এদেশের মানুষের আকীদা হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব কিছুর মধ্যে মিশে আছে, বুজুর্গদের অন্তরে আল্লাহ মিশে থাকে। আবার একটা হাদিস তৈরি করেছে, কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, বাবারা মুমিন বান্দার কলবটা হচ্ছে আল্লাহর আরশ, ফুসফুস করে সুর দিয়া মেয়েলি সুরে বলে দিল আর চোখের পানি ঝরাইল আর কি কান্না জুড়ে দিল। একটা ফার্সি কবিতাও আছে, মান্না গুঞ্জামদার জমিন ও আসমা লেকে গুঞ্জামদার কলুবে মোমেনা, বলে দিল আমি আসমানের সবাই হই না জমিনের সবাই হই না, আমি মোমিন বান্দার কলবে সবাই হয়ে যাই। এই ধরনের কিছু কবিতা, কিছু জাল হাদিস, এটা কোন হাদিস নাকি? কলুবুল মোমিনিনা আরশুল্লাহ, আল্লাহর মোমিন বান্দার কলবটা আল্লাহর আরশ, কি সুন্দর কথা! আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম, মহান আরশের মালিক। সে আরশ বানাই দিয়েছে কোনটাকে? মুমিন বান্দার কলব আরশ হয়ে গেছে। এই যে গাজাখুরি, মিথ্যা ভুয়া দলিল তৈরি করে উম্মতকে যারা গোমরা করেছে, আমি এজন্য বলেছি বেদাতির পিছনে নামাজ পড়া যাবে ঠিকই, কিন্তু সেই বেদাতি যদি আকীদাগত বেদাতি হয়, শিরকগত বেদাতি হয়, এমন চরম আকীদা সম্পন্ন হয়, তাহলে এইরকম বেদাতির পিছনে নামাজ পড়া যাবে না। যাই হোক, আমি বলতেছিলাম গুনাহে কাবিরা প্রসঙ্গে, সেখান থেকে সালাত এর গুরুত্ব, সালাত তরক করা গুনাহে কাবিরা, জামাত তরক করাও গুনাহে কাবিরা। এই প্রসঙ্গে কিছু কথা বলা প্রয়োজন ছিল, সেটা বলে দেওয়া হলো যে আকীদাগত মুশরিক যদি হয়, শিরকে লিপ্ত যদি হয়, তাহলে এরকম ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না। আর যদি আকীদাগত শিরিক না থাকে, আমলগত শিরিক থাকে, বেদাত থাকে, আমলগত বেদাত, তাহলে আপনি তার পিছনে সালাত আদায় করবেন, জামাত তরক করবেন না। এরপরে আমি আপনাদেরকে বলি, যারা বাহির থেকে আসেন আপনারা মসজিদ ছাড়বেন না। মসজিদ ছাড়লে দুইটা ক্ষতি, এক হলো আপনি যে হক কথা বলবেন তাওহীদের দাওয়াত দিবেন, মসজিদ ছাড়লে আপনি আর দাওয়াত দেওয়ার সুযোগ পাবেন না। দুই নম্বর বিষয় হচ্ছে এই, মসজিদ ছাড়লে শয়তান আপনাকে গ্রাস করবে। আপনি জামাত তরক করলেন, এরপরে ঘরে কয়েকদিন পড়বেন, এরপরে নামাজ টাইম মতো পড়া হবে না, টাইম উল্টে পাল্টা হবে, সর্বশেষ গিয়া বেনামাজি হয়ে যাবেন। এই জন্য খবরদার, আপনি নিজের ইমানকে রক্ষা করা প্রথম দায়িত্ব। জামাত তরক করে বেদাত থেকে বাঁচতে গিয়ে আরবিতে একটা প্রবাদ আছে, ফাররা মিনাল মাতার কামা তাহাতাল মিজাব, বৃষ্টিতে ভিজা থেকে বাঁচতে গিয়া ঝর্ণার নীতিকে দাঁড়াই গেছে। তো এখন আপনি বেদাত থেকে বাঁচতে গিয়ে বেনামাজি হয়ে বেঈমান হয়ে চলে যাচ্ছেন। এইরকম কিছু বিভ্রান্তি আমাদের এই সমাজে আবার ছড়াচ্ছে কিছু লোকে। এমনও কিছু লোক আছে যেটা আমি বলি যে সালাতের মধ্যে পদ্ধতিগতভাবে হাদিসের বিভিন্ন বর্ণনা আছে, এ কারণে ফেকি মাসাইলে অনেক ইমামদের মতামত ভিন্ন হয়ে আছে। যেমন মনে করুন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম জাউজি, আরো যত ইমাম, এদের বক্তব্য হচ্ছে নামাজে রাফুলিয়া দান করতে হবে তাকবীরে তাহরিমের সময়ও, রুকুতে যাওয়ার আগে, রুকুতে ওঠার পরে। আমিন জোরে বলা মুস্তাহাব বলেছেন ওনারা, ভালো কথা, এগুলো ভালো হাদিসে আছে, যারা করে করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি আবার কিছু হাদিসের কারণে বলেছেন তাকবীরে তাহরিমের সময় শুধুমাত্র রাফুলিয়া দান করবে, অন্য সময় করবে না। এখন এটা আমি বিতর্কে যাচ্ছি না, দুই পক্ষে কিছু দলিল পেশ করছে, সহি একটাই, সহি যে কোনো একটা, আপনি দেখবেন সহি কোনটা হাদিস দ্বারা মিলান, আপনি সেটা আমল করেন। এখন যারা অন্যটা করছে এদেরকে আপনি বলবেন কাফের হয়ে গেছে? এখন যে আমিন জোরে বলে, সে আসতে যারা বলে তাদের কাফের বলে দিল, যে রফলিয়া দান করে এ যারা না করে তাদের কাফের বলে দিল, এইটা আগের আসলাফরা সালাফদের মধ্যে কেউ এরকম করেন নাই, মতভেদ আজকে তৈরি হয় নাই। বুখারী শরীফের সহিহ হাদিসে বলা হয়েছে আল হাকিম ইজা ইজতাহাদা, কোন বিচারক যদি ইজতিহাদ করে, চিন্তা ভাবনা করে কোন একটা রায় দেয়, ফা আসাবা, এবং সে রায়টা সঠিক দেয়, ফালাহু আজরানে, তার জন্য রয়েছে দুইটা সওয়াব। কয়টা সওয়াব? এক তো সে ইজতিহাদ করেছে, আর একটা হচ্ছে সে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে, দুইটা সওয়াব পাবে। আর যদি ওয়াইদা ইজতাহাদা ফা আখতা, যদি ইজতিহাদ করে এবং ভুল করে বসে, ফালাহু আজরুন, তাহলেও সে একটা আজর পাবে। ঠিক মাযহাবের ইমাম যারা, তারা চেষ্টা করেছেন, তারা কোনো মাযহাব তৈরি করে দেন নাই, তারা ওস্তাদ, একজন শিক্ষক, হাদিস কোরআন নিয়ে গবেষণা করেছেন, সহি জিনিসটা বের করার চেষ্টা করেছেন, এ কারণে তাদের মধ্যে কিছু কিছু মতভেদ তৈরি হয়েছে। এর পরেও প্রত্যেক ইমাম বলেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলেছেন, হানাফি মাযহাবের যত গুরুত্বপূর্ণ কিতাব সব কিতাবে আছে, মুফতি কোর্স যারা করে তাদের প্রথম যে কিতাবটা পড়ানো হয় শরহ উকুদ রাসমিল মুফতি, এটা বারবার কথা বলা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, কোন হাদিস যখন সহি বলে প্রমাণিত হবে ওইটাই আমার মাযহাব, তার মানে আমার কথার সঙ্গে যদি কোন হাদিসের সঙ্গে সংঘর্ষ হয় তাহলে আমার কথাটা ফেলে দিয়ে তোমরা হাদিসের কথাটাকে মানবে। আরো লেখা রয়েছে লা ইয়াজুজু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা আখাযনাহু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোন মুফতির জন্য, কোন আলেমের জন্য জায়েজ হবে না, বৈধ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত সে না জানবে মিন আইনা খাজনাহু, কোরআন বা হাদিসের কোন দলিল থেকে আমি কথাটা গ্রহণ করেছি, দলিলটা কি, এইটা না জেনে অন্ধ অনুসরণ করে আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া কোন আলেমের জন্য জায়েজ হবে না। তাহলে ইমামদের দোষ দেওয়া যাবে? ইমামরা কি মাযহাব তৈরি করে গেছেন? ইমামরা বলে গেছেন কোরআন এবং সহিহ হাদিসকে তোমরা ধারণ করবে, ওনারা সাধ্যমতো চেষ্টা করেছেন কোরআন সুন্নার সহিহ জিনিসটাকে বয়ান করা যাওয়ার জন্য, আমরা সেটাই বিশ্বাস করি। সুতরাং কোন ইমামকে যারা গালিগালাজ করে, ইমামদেরকে যারা কাফের বলে দেয়, আমরা এদের সঙ্গে না, এ বিষয়টা পরিষ্কার রাখতে হবে। ফিকহি মাসাইল আর আকীদার মাসাইল ভিন্ন জিনিস। আজকে এখানে অনেকে আছেন, বিভিন্ন আকীদার লোক আছেন, বিভিন্ন দলের লোক আছেন, আমি স্পষ্টভাবে বলতে চাই এই ভারতবর্ষে যিনি হাদিস প্রথম নিয়ে আসেন, সমস্ত হাদিসের সনদের মধ্যে যেই ব্যক্তির নাম আসে, এই ভারতবর্ষে আগে হাদিস ছিল না, এদেশের মানুষ খালি ফেকার কিতাব পড়ত, কারণ মুসলিমদের খিলাফত ব্যবস্থা ছিল, দিল্লি শাসন করত মুসলমানরা, বিচার আচার চলতে ইসলামী ফেকা দিয়ে, এ কারণে ফেকার চর্চা ছিল বেশি, এমনকি ফতু আলমগিরি লেখাই হয়েছিল বাদশাহ আলমগীর তত্ত্বাবধানে, এই জন্য ফতু আলমগীর আসল নাম হচ্ছে ফতু হিন্দিয়া, পরবর্তী নাম হয়ে গেছে ফতু আলমগিরি, যেহেতু আলমগীর বাদশাহ রাজ দরবারে তত্ত্বাবধানে ওলামায়ে কেরামরাই ফতোয়াটা লিখেছিল, দেশ পরিচালনার জন্য, বিচার শাসন করার জন্য। এখনো এই দেশের মাদ্রাসাগুলোতে সিলেবাস দেখলে দেখবেন, মাদ্রাসায় প্রথম ভর্তি হলে তালিমুল ইসলাম ফিকার কেতাব, দ্বিতীয় ক্লাসে মালাবুদ্দা মিনহু ফিকার কেতাব, তৃতীয় ক্লাসে নুরুল ইজা ফিকার কেতাব, চতুর্থ ক্লাসে কুদুরি ফিকার কেতাব, তারপরের ক্লাসে কানজুদ্দাকায় ফিকার কেতাব, তারপরের ক্লাসে সরহুল বেকায় ফিকার কেতাব, তারপরের ক্লাসে হেদায়া ফিকার কেতাব। ফিকার কেতাব পড়তে পড়তে যখন মাথা ঠিক হয়ে যায়, মাথা যখন নষ্ট হয়ে যায়, হাদিসের ধারে কাছেও নাই, ছাত্ররা মনে করে এখন তো আমরা আলেম হয়ে গেছি, চলো বাড়ি যাই, তখন ডাক দেবে না না একটু দাঁড়াও, হাদিস রয়ে গেছে। এক বছরে বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা মুয়াত্তা ইমাম মালিক মুয়াত্তা ইমাম মুহাম্মদ তারপরে তাহাবী শরীফ এইরকম দশ বারোটা কিতাব এক বছরে পড়াই দেয়। কেমন পড়ান পড়ায় তো ছাড়াটা বুঝতে পারছেন। এগারো বারো বছর পর্যন্ত ফিকার কিতাব পড়াইতে পড়াইতে হাদিসের গুরুত্ব যখন মাথার থেকে উঠে যায় তখন ডাক দিয়ে এক বছরে সব হাদিসগুলো পড়ে দেয়। যে পড়ায় সেও বোঝে না, আর যারে পড়ায় সেও বোঝে না, যার কারণে এই দেশের মানুষের মধ্যে হাদিসের এলেম ঢুকে নাই, কোরআন এলেম ঢুকে নাই, তার পরিবর্তে মাজহাব ঢুকে গেছে, ফেকা ঢুকে গেছে। এটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, মাদ্রাসার সিলেবাসগুলো পড়েন, দেখবেন যে হাদিস কোন পর্যায়ে গিয়ে আছে, নিচের দিকের কোনো ক্লাসে হাদিস নাই। এরপরে আসেন আকিদার বয়ান নাই কোনো কিতাবে, আকিদার কিতাব আছে গিয়ে লাস্ট একেবারে মেশকাতের বছর গিয়ে আকিদার কিতাব, তাও সরে আকায়েদ আর আকিদার তো হবি নামে ছোট্ট একটা কিতাব পড়ানো হয়। এই হলো আকিদার বিষয়, যেই কারণে এই দেশের মানুষ জানত না হাদিস কি জিনিস, এদেশের মানুষ জানত না আকিদা কি জিনিস, সেই কারণে ভারতবর্ষের মুসনাদুল হাদিস বলা হয় যাকে। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম এই ভারতবর্ষে দিল্লিতে হাদিস নিয়ে আসেন, হাদিসের দর্স শুরু করেন, ক্লাস শুরু করেন। উনি যখন দেখলেন এই ভারতবর্ষের লোকেরা হাদিস অনুযায়ী নামাজ পড়ে না, তারা রুকুর আগে রফায় হাত উঠায় না, রুকুর পরে হাত উঠায় না, এরকম কতগুলো বিষয় দেখে উনি এগুলো করতেন, ভারতবর্ষে এসে উনি এগুলো তরক করেন, ওগুলো করলেন না। কারণ উনি যদি এগুলো করেন তাহলে আর ওনার কথা কেউ শুনবে না, যেই কারণে উনি আমলগতভাবে এগুলো করেন নাই। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো হাদিসে এইগুলো আছে আপনি কেন করছেন না, উনি বলছেন আমি নিজে রফুল আদায় করি না, আমিন জোরে বলি না, কিন্তু যারা রফুল আদায় করে আমিন জোরে বলে, আমি তাদেরকে ভালো জানি যারা করে না তাদের চেয়ে, আমি তাদেরকে ভালো জানি যারা করে না তাদের চেয়ে। কারণ সহি হাদিসগুলোতে রুকুর আগে হাত উঠাবার কথা আছে, সহি হাদিসে রুকুর পরে হাত উঠাবার কথা আছে, আমিন জোরে বলার কথা আছে, কাজে এগুলো যারা করে তারা হাদিস অনুযায়ী আমল করে, আমি তাদেরকে ভালো জানি যারা করে না তাদের চেয়ে। যাই হোক, বিষয়টা এরকম, আমাদেরও মনে রাখতে হবে, আমরা এদেশে আগে তাওহীদের দাওয়াত পেশ করছি, শিরিক আর বেদাতের বিরুদ্ধে দাওয়াত পেশ করছি, এদেশের মানুষ কোরআন সুন্নাহর আকীদা জানে না, এদেশের মানুষ ইসলাম কায়েমের জন্য সঠিক পদ্ধতি জানে না, সে কারণে আমরা এই মৌলিক কাজগুলো করছি। অনেকে আমাদের এই দাওয়াতকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন প্রশ্ন তুলেন, যে হাতেমবাগের খতিব সাহেব সহি হাদিসের কথা বলে নিজের অফলিয়াদান করে না কেন। আমি বিষয়টা আজকে সবার কাছে ক্লিয়ার করে দিলাম, হাদিসে আছে আপনারা করেন, আমরা ভিন্ন পরিবেশ থেকে এসেছি, আমরাও জানি সহি হাদিস আমল করলে করেন অসুবিধা নাই, কিন্তু এগুলো নিয়ে কেউ বাড়াবাড়ি করে রফল আদায় না করলে কাফের হয়ে যায়, আমিন জোর না বলে তার নামাজ বাতিল হয়ে যায়। আজকে আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে, একদল লোকে ফতোয়া দেয় আর নামাজের মধ্যে রুকুর আগে পরে রফল আদায় না করলে নামাজ বাতিল হয়ে যায়, এ সম্পর্কে আপনার মন্তব্য কি? আমি সেজন্য আজকে ফতোয়া পরিষ্কার করে দিচ্ছি, যারা বলে নামাজের রুকুর আগে রুকুর পরে হাত না উঠাইলে নামাজ বাতিল হয়ে যায় অথবা কাফের হয়ে যায় অথবা সে বেদাত হয়ে গেছে, এই লোকগুলো পরিষ্কার খাওয়ারেজ, এগুলো সম্পর্কে আমার আকীদা বিশ্বাস, যারা পরিষ্কার ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়াবার জন্য, ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে বিভক্তি ছড়াবার জন্য, মুসলমানদের মধ্যে গুমরাহি ছড়াবার জন্য, আকীদা নষ্ট করার জন্য একটা চক্রান্ত করেছে, সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য কিছু খুচরা লোক এই ফতোয়া শুরু করেছে যে রফল আদায় না করলে কাফের হয়ে যায়। আমি স্পষ্টভাবে বলছি, এই আকীদা দ্বারা পোষণ করেন যে রামাজে রফল আদায় না করলে নামাজ বাতিল, রুকুর আগে রুকুর পরে রফল আদায় না করলে আমিন জোর না বলে সে কাফের হয়ে যায়, আমি তাদেরকে তওবা করার আহ্বান করছি, তওবা করেন, কোন মুসলমানকে কাফের বললে সে নিজে কাফের হয়ে যায়। এই জন্য খবরদার, তাকফির করার ক্ষেত্রে, কাফের বলার ক্ষেত্রে খুব খুব সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। যাই হোক, আমি গুনাহে কাবির নিয়ে আলোচনা করছিলাম, জামাতের গুরুত্ব বয়ান করতে গিয়ে ইমামের গুরুত্ব আসলো, কোন জায়গায় সালাত আদায় করা যাবে, কোন জায়গায় করা যাবে না, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যেই সমস্ত মসজিদগুলোতে ভিতরে মাজার আছে, হ্যাঁ, মসজিদের দেওয়ালের বাইরে যদি মাজার থাকে সেখানে নামাজ পড়া যাবে, তবে শর্ত হলো ওই মসজিদের টাকা দিয়ে যে ইমাম সাহেবকে বেতন না দিয়ে, মাজারের টাকা দিয়ে মসজিদ নির্মাণ না করা হয়ে থাকে, মাজারের টাকা দিয়ে ইমামকে বেতন না দেওয়া হয়, তাহলে নামাজ পড়া যাবে। আর যদি কোন মসজিদের সঙ্গে মাজার থাকে, যেই মাজারে সেজদা হয়, যেই মাজারে পূজা হয়, যে মাজারে আগরবাতি মোমবাতি দেওয়া হয়, যেই মাজারে পয়সা কালেকশন হয়, এই মাজারের টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়, অথবা মাজার মসজিদ ভিতরে থাকে, এই মসজিদগুলোতে নামাজ পড়া যাবে না। কারণ কবরস্থানে আর পায়খানায় নামাজ পড়া নিষেধ আছে, ওর তো কবরস্থান, এটা মসজিদ না। যেই মসজিদের ভিতরে কবরস্থান সেটা কি কবরস্থান না মসজিদ? এটা কবরস্থান, আর কবরস্থানে নামাজ পড়া জায়েজ নাই। কাজী ফতোয়া খেয়াল রাখবেন, এই ফতোয়া আপনাকে আর কেউ দিবে না, দিবে না কি জন্য? এই ফতোয়া দিলে অনেকের রিজিক বন্ধ হয়ে যায়, হক কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে। আমাকে একজনে গুলি একটা প্যাকেট করে কাগজে মোড়াইয়া তারপরে সুন্দরভাবে খামে ঢুকাইয়া তারপরে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে, লেখছে যে এইটা আপনাকে নমুনা পাঠানো হলো, পরেরটা বাস্তবে আসবে। কোন জায়গায় হাত দিয়েছেন, কোরআন হাদিসের কথা বলবেন, সব বলতে যাইয়েন না, আমি পাইলে তাকে উত্তর দেব, অথবা এখন উত্তর দিচ্ছি তাকে জানিয়ে দিচ্ছি। এরকম ভয় দেখাই বা তোমাদের পীরদেরকে, যাদের দুনিয়াতে দশটা বউ আছে, বাড়ি গাড়ি আছে, শরীর টিপতে লোক লাগে, মাথা টিপান লাগে, পাও টিপান লাগে, অথবা যেই বুজুর্গদের চলতে গাড়ি লাগে, আরামদায়ক বাড়ি লাগে, ওই সমস্ত পীর বুজুর্গদেরকে এরকম ভয় দেখাও, যারা তাদের জীবনটাকে অক্ষ করেছে ইসলামের জন্য, যারা তাদের সবচেয়ে বড় চাহিদা তামান্না শাহাদা, ইসলামের জন্য জীবন দেওয়া তাদের সবচেয়ে বড় চাহিদা, তুমি তাকে কিসের ভয় দেখাচ্ছ? তোমরা যারা ভয় দেখাও ওইটা আমরা চাই, তোমরা যারা থেকে আমাদেরকে সাবধান করছো আমরা সেটা কামনা করছি। কাজী যারা আজকে ভয় দেখাচ্ছ, আমি কোরআন এবং হাদিসের কথা বলেই যাব, সেজন্য যদি বুলেটের মাধ্যমে আমার বুক ঝরঝরা হয়ে যায় তারপরেও এক মুহূর্তের জন্য বিরত থাকবো না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, মনে রাখবেন, আজকে ইসলামের কথা বললে, গত জুমায় আমি বিভিন্ন ফেরকা সম্পর্কে আলোচনা করেছি, বিভিন্ন ফেরকার নাম ধরে বলেছি যে এই দাওয়াতগুলো আল্লাহর নবীর দাওয়াতের সঙ্গে কোনো মিল নাই। আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, সাহাবারা লা ইলাহার দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের ধাক্কায় গোটা সমাজ আলাদা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আইন চলবে না। আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, তার মধ্যে কি নাই এসব বিষয়ে কোনো কথাই নাই। লা ইলাহার দাওয়াত দেয়, মসজিদের দামা কি করো, মসজিদে আসো নামাজ পড়ো, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এরপরে ওই যেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে রাষ্ট্রীয়ভাবে নবীরা দিন কায়েম করেছেন তার খবর আছে কিছু? এই জন্য মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া ভালো, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মতো হয়। মিশরের সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলার কারণে জেলে বন্দি করা হলো, শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল, ফাঁসির আগের রাতে জেলখানার ইমাম সাহেব ওনার সামনে সাক্ষাৎ করতে গেলেন, সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কে, কেনই বা এলেন? ইমাম সাহেব বললেন, আমি জেলখানা মসজিদের ইমাম, আপনি তো ফাঁসির আসামি, আগামীকাল আপনার ফাঁসি হতে যাচ্ছে, যে সমস্ত মুসলমানদের ফাঁসি হয় আমার দায়িত্ব হচ্ছে জেলখানার ইমাম হিসেবে ফাঁসির আগে তাদেরকে কলমা পড়ানো, তওবা পড়ানো, কলমা পড়ানো। সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, আচ্ছা কি কলমা তুমি পড়াও, বলো দেখি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু। সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আশ্চর্য কথা, আমি তো এই কালেমার কথা বলার কারণে, এই কালেমার উপরে বই লেখার কারণে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে বন্দী করা হয়েছে, চরম নির্যাতন করা হয়েছে, আমার হাত পা ভেঙে দেওয়া হয়েছে, আমাকে শেষ পর্যন্ত ফাঁসিতে চড়ানো হচ্ছে, আর যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ফাঁসি দিচ্ছে, সেই একই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার দায়িত্ব দিয়েছে, তোমাকে বেতন দিচ্ছে, বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের থেকে পয়সা দেয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের নির্যাতনের সম্মুখীন করে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে চাকরি দেয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে ফাঁসিতে ঝুলায়। বোঝা গেল ঠিকই বর্তমানেও যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছেন, জেনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াতের কারণে মক্কার লোকেরা তাকে মারতে উদ্যত হয়েছিল, ঘেরাও করে হত্যা করার জন্য বাড়ি ঘর ত্যাগ করা হয়েছে, কাফের মুশরিক বিরোধিতা করেছে। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত তাগুত ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু কারো কোনো আপত্তি নাই, আপনার জন্য সারা বিশ্বের ভিসা ফ্রি হয়ে যায়, আপনাকে সব জায়গায় ঢুকতে দেওয়া হয়, বোঝা গেল আপনাকে পাহাড়ি করা হয়, আপনার জন্য সব রকম ব্যবস্থা করা হয়, বোঝা গেল আপনার লা ইলাহার দাওয়াত এবং মদিনার মক্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত এক নয়। ভাইরা আমার, সেজন্য মনে রাখতে হবে আমরা দাওয়াত দেবো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, সেই দাওয়াতটা যেন সত্যিকার অর্থে নবীওয়ালা দাওয়াত হয়। এজন্য একজনের প্রশ্ন, হিজবুত তাহরির একটা দল আছে সম্পর্কে আপনার মন্তব্য কি? নামাজের পরে থাকবেন ইনশাআল্লাহ, হিজবুত তাহরির উপর আমি আলোচনা করব। আমি আগেই বলেছি কোন ফেরকা তৈরি করা ইসলামের মধ্যে, দল তৈরি করা ইসলামের মধ্যে কোনো অনুমতি নাই। ইসলাম একটা জামা, একটা দল, আমাদের পরিচয় মুসলিম। ইসলামের মধ্যে যে কেহ কোন ফেরকা তৈরি করবে, কোন দল তৈরি করবে, সে মুসলিমদের বিভক্তির সৃষ্টি করলো, আকীদাগত পার্থক্য হয়ে যায়। কারণ দল করলি দলের কিছু নীতিমালা থাকে, সে কারণে যত রকমের ফেরকা আছে দল আছে, ইসলাম ছাড়া আর মুসলিম ছাড়া কোন দল তৈরি করার সুযোগ ইসলামে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।